وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال ومن أبى يا رسول الله؟ قال من أطاعني من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. اللہ پاک مانب جاتی کے سٹھک اور سرل پتے پریچالنار جنہ চিরন্তন কিছু মূলনীতি দান করেছেন তার পবিত্র কালামে। তার অন্যতম মূলনীতি সমৃদ্ধ একটি আয়াতে শরীফা আজকে তেলাওয়াত করেছি, সূরে আহজাবে 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তোমা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. কোন মুমিন পুরুষ বা নারী তার এমন কোন ইখতিয়ার নাই যখন তার সামনে আল্লাহ বা তার রাসূলের কোন সিদ্ধান্ত আসে সে তার নিজস্ব কোন বক্তব্য পেশ করে। ومن يعص الله ورسوله যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করল সে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে তারাই ব্যতীত যারা অসম্মত। সাহাবা একরাম বললেন কারা জান্নাতে যেতে অসম্মত হে আল্লাহ রসুল? তিনি জবাব দিলেন মান আতাআনি ফাদখালা জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাত আবা, যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে অসম্মত। কোরআন শরীফে 6000-এর অধিক আয়াত সমূহকে কোরআনের যারা বিশেষজ্ঞ তারা আটটি ভাগে ভাগ করেছেন। তার অন্যতম একটি ভাগ হচ্ছে কিসাস ও মাওয়াইজ, কাহিনী এবং উপদেশ। এগুলি কেন কোরআনে আনা হল? বিগত উম্মতের উম্মতগুলের উন্নতি অবনতি ধ্বংসসমূহ এবং তার কারণসমূহ সেখানে বর্ণনা করা হয়েছে যাতে উম্মতে মুহাম্মদী তার থেকে শিক্ষা গ্রহণ করে। তৎকালীন নবী মুসার আদেশ অমান্য করার ফলে মুসার কম বারবার আল্লাহর গজবে নিপতিত হয়েছে। তার আমলের একটি ছোট্ট ঘটনা বলা যেতে পারে, পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে বিভিন্ন নবীর কাহিনী এসেছে, 25 জন নবীর। সবচেয়ে বেশি অধিকবার এসেছে মুসা এবং ফিরআউনের কাহিনী। পবিত্র কোরআনে 75টি জায়গায় ২৭টি সূরা, তার মধ্যে একটি মাত্র এখানে আমরা আজকে আপনাদের জ্ঞাতার্থে উত্থাপন করব, আল্লাহ পাক সূরা বাকারা ৬৭ থেকে ৭২ নম্বর আয়াতের মধ্যে এগুলি বর্ণনা করেছেন ৬টি আয়াত। ঘটনা ছিল এই যে মুসার কওমের একটা ছেলে, তরুণ ছেলে, বৃদ্ধ চাচার সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে এবং অন্য বর্ণনায় এসছে তার মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে বৃদ্ধ চাচাকে হত্যা করে। এই হত্যাকারীকে চিহ্নিত করা খুব সমস্যা ছিল, কারণ বাদী নিজেই কান্নাকাটি করে বিরোধী পক্ষের মহল্লার দরজার সামনে গিয়ে মৃত চাচার লাশটা রাতের অন্ধকারে রেখে আসে, কেউ দেখতে পায়। সকালবেলা গিয়ে বিরোধী পক্ষের নেতাদের দুয়ারে দুয়ারে এসে কান্নাকাটি করে বুক চাপড়িয়ে বলতে থাকে, আমার চাচাকে তোমরাই হত্যা করেছ, তোমরা হত্যাকারী চিহ্নিত করো এবং আমাকে রক্তমূল্য দাও। কারণ নিজের দলের লোক তো আর নিজের নেতাকে হত্যা করে না, করলে সাধারণত বিরোধী দলের নেতারাই এই অপকর্মটা করে থাকে। সে যুগেও এ দৃশ্য ছিল, এ যুগেও এ দৃশ্য আছে, জাহেলিয়াত সে যুগেও ছিল, এ যুগেও আছে, একটু কম বেশি হয়নি, তবে এ যুগে আরো বেড়েছে। নিজের দলের লোক নিজেরা হত্যা করে অপর দলকে দায়ী করা, সে যুগে এত নোংরা ছিল না। ওর উদ্দেশ্য হল চাচার সম্পত্তি গ্রাস করা, তার মেয়েকে বিবাহ করা। হাফেজ ইবনে কাসির এই মর্মে ৬টি বর্ণনা উদ্ধৃত করেছেন, কোনটাতেই তিনি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, পরিশেষে বলতে বাধ্য হয়েছেন এগুলি ইহুদি উপকথা মাত্র, যেগুলো আমরা বিশ্বাসও করব না, অবিশ্বাসও করব না। মূল ঘটনা সেটাই যতটুকু কোরআনে উদ্ধৃত হয়েছে। দুই পক্ষ যদিও আপোষে বিরোধী, পরস্পরে সবসময় যুদ্ধবিগ্রহে তারা থাকেন, কিন্তু এই ক্ষেত্রে উভয় পক্ষের নেতারা একমত হলেন যে এই ব্যাপারটি আমাদের মধ্যে ফয়সালা হবে না, কারণ আমরা এখন দুটো পক্ষ, তৃতীয় বলে কেন কেউ নাই। অতএব তোমরা যাও নবী মুসার কাছে, উনি কি ফয়সালা দেন সেটাই তোমরা গ্রহণ করো। উভয় পক্ষের নেতৃবৃন্দ যখন মুসাকে সালিশ মানলেন, তো মুসা আলাইহিসসালাম এবারে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দিলেন। আল্লাহ আমি কি ফয়সালা করব, যেহেতু আমি নিজে প্রত্যক্ষদর্শী নই, পরোক্ষদর্শীও নই, উভয় পক্ষ পরস্পরে মারামারি করে এটা আমি জানি, কিন্তু কে যে কাকে মেরেছে আমি কেমন করে বিচার করব, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নেমে এল কোরআনের ভাষায়, قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذا قتلتم نفسا فادارأتم فيها الله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون এখানে মুকদ্দম মুআখখার আছে, ঘটনা বর্ণনা করা হয়েছে আগে আর ঘটনার সূত্র বর্ণনা করা হয়েছে পরে। শেষের দিকে আল্লাহ বলছেন ওয়া ইযা কাতালতুম নাফসান ফাদদারাতুম ফীহা, যখন তোমরা একটা মানুষকে হত্যা করেছিলে অতঃপর আপসের ঝগড়া করেছিলে, এই ঘটনাটা এই কথাটা তো আগে বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলেছেন শেষে। আমি কি বললাম, ফাকুল্লা দ্রিবুহ বিবাহা, বললাম তোমরা ওই গোষ্ঠের একটা টুকরা ওই মৃত ব্যক্তির গায়ে মারো, কাদাল গাইফিল্লাহরিকম আয়াতিহি, এমনি করে আল্লাহ পাক মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শনকে মানুষকে দেখিয়ে থাকেন। কেন, লা আল্লাকুম তাফেলুন, যাতে তোমরা বুঝতে পারো আল্লাহর যে উলুহিয়াত, আল্লাহর যে অসীম ক্ষমতা, এটা তোমরা বুঝতে পারো, চাক্ষুষ দেখতে পারো। এই মৃতকে জীবিত করার ঘটনা সূরা বাকারাতেই পাঁচ জায়গায় এসেছে, সেদিকে আমরা যাব না, এ তার অন্যতম। ঘটনাটা হচ্ছে কি, মুসার কাছে যখন তারা সালিশ মানল, মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, তুমি বলো তোমার কমকে আনতাস বাহু বাকারা, একটা গাভী তোমরা জবাই করো। এ কথা শুনলে নিশ্চিতভাবেই যে কোনো জ্ঞানী মানুষ স্তম্ভিত হবে, এবং তারা বলেই ফেলল কি, মুসা তুমি কি আমাদেরকে আতাত্তা খুঁজবে না হুজু, আমাদের সঙ্গে তুমি ঠাট্টা করছো, আমরা বলছি হত্যাকারীকে তুমি বলে দাও, তুমি বলছো গাভী জবাই করো, গাভী জবাই করার সঙ্গে হত্যাকারী কি সম্পর্ক? মুসা বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ পাকের আশ্রয় ভিক্ষা করছি এই ব্যাপারে যে আমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হই, অর্থাৎ আমি মূর্খ নই, যা বলছি সজ্ঞানেই বলছি, আল্লাহর নির্দেশ মতেই বলছি, আর তো কিছু বলার নেই। কম কম লোকরা বলল কল দৌলানা রব্বাকা ইবাইলানা মাইয়া, তুমি তোমার প্রভুকে জিজ্ঞেস করো সে গাভীটি কেমন হবে। তিনি আবার প্রার্থনা করলেন, আল্লাহ জবাব দিলেন ইন্না বাকারাতুল্লা ফারদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক, এমন একটা গাভী হবে যা বৃদ্ধা হবে না এবং একেবারে ছোট বাছুরও হবে না, আওয়ানুন বাইনা যালিক, দুইয়ের মধ্যবর্তী বয়সের হবে, অর্থাৎ যৌবন বয়সের হবে, এমন গাভী জবাই করো। এটা তো সমস্যা, তারা বলল কালুদুলানা রব্বাকা ইবাইলানা মা লাউনহা, এরকম যৌবন বয়সের গাভী তো মেলাই পাচ্ছি, কোনটা জবাই করব, তার রংটা কেমন হবে। আবার মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ জবাব দিলেন ইন্না বাকারাতুন সফরাও ফাকিউল লাউনহা তাসুরুন নাযিরিন, গাঢ় পীত বর্ণের হবে, দেখলে যেন চক্ষু শীতল হয়ে যায়, সুন্দর চেহারা হতে হবে, খুঁজে খুঁজে তারা পায় না, কারণ ওই রঙের গাভী অনেক হয়ে গেছে, নির্দিষ্টভাবে কোনটা জবাই করব। আবার এসে মুসাকে বলল, মুসা আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এবার তারা বলার সময় বলল ইন্না ইনশা আল্লাহ লা মুহতাদুন, এবারে ইনশা আল্লাহ আমরা হেদায়াত প্রাপ্ত হব, ইনশা আল্লাহ কথা যদি ওরা না বলতো তো জিজ্ঞাসা করতে করতে জীবন কাটতে ওর শেষ হইত। আল্লাহ পাক এবার বললেন ইন্না বাকারতুল্লা দালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা, এমন গাভী হবে যে কখনো চাষ করে নাই, পানি বহন করেনি, কোন কষ্টের কাজ করেনি, নাদুস নুদুস স্বাস্থ্য হবে, লাশিয়াতা ফিহা, নিষ্কলঙ্ক হবে, দেহে কোথাও কোনো দাগ পর্যন্ত থাকবে না। কালুল আনা জিতা বিল হক, হ্যাঁ মুসা এবার তুমি হক কথাটাই বললি এতক্ষণ পরে, এবার ঠিকই খুঁজে পাবো, পেলেও তো বটে, মুশকিল হয়েছে সে গাভীর যে মালিক সে গাভী বিক্রি করতে চায় না, সারা দেশ খুঁজে একটা পাইল বটে, মালিক যদি বিক্রি করতে না চায় তাহলে তো জবাই করা যায় না। মুসা বলল আমার কোন বিদ্যা বুদ্ধি নাই, আল্লাহ পাক দা ওহী নাযিল করেছেন তাই বললাম, তোমরা পারলে আমল করো না পারলে যাই পর করো গিয়া, আমার কিছু বলার নাই, কারণ নবীদের তো অত কেয়াস করার সুযোগ নাই, যা হুকুম তাই তারা পালন করে, কি আর করা যাবে। অবশেষে বাজার দরের চাইতে দশ গুণ বেশি দিতে হল, তাও কি গাভীর ওজনে স্বর্ণ। গাভী যদি দুই মন ওজন হয় তা দুই মন স্বর্ণ, তার দশ গুণ কত হয়? বিশ মন স্বর্ণ দিয়ে সেই গাভীটা নেওয়া হলো, জবাই করা হলো। কোন কোন বন্ধনে আসছে তার গোস্তের এক টুকরা, কোন কোন বন্ধনে আসছে তার হাড্ডির একটা টুকরা দিয়ে ওই মৃত মানুষের গায়ে মারা হলো। মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল, আমার হত্যাকারী আমার ভাতিজা বাদি স্বয়ং বলে আবার মারা গেল। এখন উভয় পক্ষ লাগলো, বলে ওই মৃত্যুর ব্যক্তির কথা আমরা শুনি না, ওটা কোন ব্যাপারই না, ওটা জাদু, ওটা অলৌকিক, অনেক রকম যুক্তি দিয়ে কে মরতে চায় বলেন। সবাই নিজেকে এড়ানোর চেষ্টা করলো কিন্তু কোনো বুদ্ধি খাটলো না। উভয় পক্ষের নেতারা বলল, আমরা যেহেতু নবী মুসাকে সালিশ মেনেছি, তিনি আল্লাহর হুকুমে একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটা আমাদের মানতেই হবে, যদি না মানো উভয় পক্ষ খুনোখুনি হবে, একজনের বদলে হাজার লোকের জীবন যাবে, অত কোনো কথা শোনা হবে না, এটা মানতেই হবে। অবশেষে তাকে হত্যা করা হল। এই ঘটনার মধ্যে অনেকগুলো বিষয় শিক্ষণীয় আছে। এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বিবদমান দুই গোত্র দুই দল কখনোই এক মঞ্চে এসে একক সিদ্ধান্তে পৌঁছতে পারে না যতক্ষণ সেখানে তৃতীয় পক্ষ না থাকে। দুই নম্বর শিক্ষা হল এই যে তৃতীয় পক্ষ যিনি হবেন তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, কোন দিকে পক্ষ নেওয়া যাবে না। আর এই নিরপেক্ষ সত্তা একমাত্র আল্লাহ, কোন মানুষ হতে পারেন না। তৃতীয় শিক্ষা হল যে আল্লাহর বিধান যখন নেমে আসে তখন সঙ্গে সঙ্গে মেনে নেওয়া ভালো, কোন রকম নিজস্ব লজিক দেওয়া ঠিক নয়। এখানে ওই যুবক জানত যে যদি নবীর কথা মেনে নিই তাহলে আমি অবশ্যই ধরা পড়ব, কারণ নবীরা তো মিথ্যা কথা বলে না। এজন্য যাতে নবীর হুকুম না মানতে হয় এজন্য ওই সমস্ত প্রশ্ন করেছিল, কেমন গাভী, কেমন রঙের গাভী ইত্যাদি, এই যে ধানাই পানাইগুলো করলো ও নিজেকে বাঁচানোর জন্য। প্রথমেই যদি মেনে নিত যে কোনো একটা গাভী জবাই করে দিত তাহলে কিন্তু প্রথমেই হত্যাকারী নিশ্চিহ্নিত হয়ে যেত, কিন্তু ওর তো মনে মনে ভয় আছে যে নবী যখন তার কথা যখন এসে গেছে গাভী জবাই করো তো নিশ্চিতভাবেই আমি ধরা পড়ে যাব, যাতে ধরা না পড়ি সেজন্য কিন্তু এই ধরনের ধানাই পানাই করেছিল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই কোরআন হাদিসের বিধান যখন আপনার সামনে বলা হবে সেখানে ডানে বা যাওয়ার চেষ্টা করা ঠিক নয়, হিলা বাহানা করলে ওর মানে কঠিন হয়ে যায়। কঠিনটা কেমন হল, প্রথমে একটা যে কোনো গাভী জবাই করলে কিন্তু হয়ে যায়, কিন্তু যত বেশি বাহানা করেছে তত বেশি কঠিন হয়েছে। আর এমন কঠিন হয়েছে ওই সেলের ও যাবতীয় ইনকাম দিয়েও পরিশোধ করা মুশকিল একটা গাভী কিনতে, দশ গুণ গাভীর ওজনে দশ গুণ স্বর্ণ দিয়ে গেছে, চারটিখানে কথা মনে করেন নাকি, মানে ও নিজে নিঃস্ব ফকির হয়ে গেছে, জীবনটাও গেছে। চার নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে যে লোভ এমন একটা মারাত্মক জিনিস যে শয়তান ও লোভীকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারে। যদি আপনার মধ্যে একটা লোভ সৃষ্টি হয়ে যায় ছোট্ট লোভটা বড় লোভে পরিণত হবে, হেন কাজ নিয়ে যে আপনি করতে পারবেন না। ওই ছেলেকে দিয়ে ছোট্ট লোক কি বুড়া কবে মরবে তা ঠিক নেই, আগে মরলে আগে সম্পত্তির মালিক হবে, এই লোকটা তার মনে ঢুকিয়ে দিয়েছে শয়তান, তাই আগে মেরে চাষার সম্পত্তির মালিক হওয়ার চেষ্টা করেছিল। এই চেষ্টা করতে গিয়ে প্রথমে তো লোভ হলো চাষার সম্পত্তির মালিক হওয়া, পরে সে চাষাকে হত্যা করলো, পরে সে একটা অন্যায়কে ঢাকার জন্য আরো পাঁচটা অন্যায় করলো, মিথ্যা কথা বললো, অনেক কিছু করলো, এটাকে বিরোধী দলে ঘাটে চাপানোর চেষ্টা করলো, উভয় পক্ষে মারামারি হওয়ার সম্ভাবনা দেখা দিল, অনেক কিছু ঘটলো, অবশেষে নিজে নিঃস্ব হয়ে ফকির হয়ে মরল, জীবনটা গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। সর্বশেষ শিক্ষণীয় বিষয় হল এই, একটি বিবদমান মৃতকল্প জাতিকে বাঁচাতে গেলে যুবশক্তির, ন্যায়নিষ্ঠ যুবশক্তির উত্থান আবশ্যক। আল্লাহকে ইচ্ছা করলে ছোট্ট বাছুর জবে করতে বলতে পারতেন, একটা বুড়ি গাভী জবে করতে বলতে পারতেন, তা না করে তিনি বললেন বুড়িও নয় বাচ্চাও নয়, মধ্যবর্তী বয়সের গাভী জবা করো। ইঙ্গিত দিলেন সমাজ বিপ্লব ঘটাতে গেলে, সমাজকে পরিবর্তন করতে গেলে তরুণদের জাগৃতি আবশ্যক। সে তরুণকে অবশ্যই হতে হবে সত্যনিষ্ঠ ন্যায়বান। যদি যুবশক্তির উত্থান না ঘটে তাহলে কশ্চিনকালেও সমাজের পরিবর্তন সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম হতে পারতেন কিনা সন্দেহ, যদি ইসমাইলের মতো সন্তানের বাবা তিনি না হতেন। ইব্রাহিম ও ইসমাইলের কোরবানির ইতিহাস পড়লে এ কথাই আমাদের শিক্ষা দেয় যে বাবা যেমন ইব্রাহিমের মতো হতে হবে, সন্তান তেমনি ইসমাইলের মতো হতে হবে। 13-14 বছর ইসমাইল বাপের একমাত্র সন্তান, বাপ যখন তাকে বললেন আমি তোমাকে জবাই করব আল্লাহর হুকুমে, ছেলে নিশ্চিতভাবে দৌড়ি পালিয়ে যেতে পারতেন। এবং মিনার প্রান্তরে সে পাহাড়ি এলাকাতে যদি ছোট্ট ছেলে এক লাফে দৌড়িয়ে পাহাড়ের মাথায় গিয়ে কোনো গুহায় লুকিয়ে যেত, ওই 100 বছরের বৃদ্ধ ইব্রাহিম পাহাড়ের মাথা ওঠার যোগ্যতা তিনি রাখতেন না, শক্তিও তার ছিল না। আল্লাহকে বলতো না আল্লাহ ছেলেকে ধরতে পারলো না, কেমন কি জবাই করবো, একটা অজুহাত দিতে পারতেন, কিন্তু না, যেমন পিতা তেমনি পুত্র। যুগে যুগে ইতিহাস সত্য হয়ে দেখা দিয়েছে সমাজের তরুণ শক্তি, সমাজের যুবশক্তি যদি নীতিমান না হয়, সত্যনিষ্ঠ না হয়, তাহলে সেই সমাজ কশ্চিনকালেও পরিবর্তন হওয়া সম্ভব নয়। আল্লাহ রসুলের সঙ্গে যারা এসেছিলেন তারাও কিন্তু যুবকরাই প্রথমে এসেছিলেন, যাদের নাম আমরা জানি সাহাবায়ে কেরামের নাম, সবাই কিন্তু যুবকবাসী ইসলাম গ্রহণ করেছিলেন, বৃদ্ধ বয়সে নয়। এবং সেই তরুণ শক্তি, সেই যুবশক্তিকে কাজে লাগিয়েই পরবর্তীকালে ইসলামী সমাজ গঠিত হয়েছে। আর এই কারণে ইসলামের যারা শত্রু তারা যুবশক্তিকে টার্গেট করেছে, তাদের পেছনে এই হিরোইন সেন্সিটিল বহনকারী হিসেবে তাদেরকে ব্যবহার করছে, সেবনকারী হিসেবে তাদেরকেই ব্যবহার করছে। আজকে যারা মুরব্বী তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের সন্তানদেরকে নিয়ে, যে আমার বাচ্চাকে কি করে মানুষ করব। স্কুল কলেজে পড়া সত্ত্বেও তাদের মধ্যে নীতি জ্ঞানের কোন সুযোগ নাই, নীতি শিক্ষার কোনো বালাই নাই, স্কুল কলেজে ইউনিভার্সিটি গিয়েই বরং আরো নষ্ট হয়ে যাচ্ছে বেশি। মনে রাখবেন কিয়ামতের মাঠে যে সাত শ্রেণী লোক আল্লাহ আর শ্রেণীতে সাহায্য পাবেন, তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারাই অসাহ্য নেশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে প্রতিপালিত হয়েছে। কিয়ামতের দিন যে 5টি প্রশ্ন করা হবে, যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ এক পা বাড়াতে পারবে না। তার দ্বিতীয় প্রশ্নই হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যৌবনকাল কোন কাজে তুমি বৃদ্ধ করেছ। অতএব যুবকরা সাবধান, তোমার যৌবনের উন্মাদনাকে যেন শয়তান তা নিজের কাজে ব্যবহার করতে না পারে। সেদিনের সেই যুবককে যেভাবে ব্যবহার করার কারণে সাক্ষাৎ ধ্বংসের হাত থেকে সে বাঁচতে পারেনি, আজকের যুবকরাও যদি শয়তানের মাধ্যমে পরিচালিত হয় তাহলে সে কখনোই নিজেকে ঠেকাতে পারবে না, সঙ্গে সঙ্গে তার বাপ মা সহ পুরো সমাজটাকে সে ডুবাবে। যুবশক্তির যুবচরিত্রকে ধ্বংস করার জন্য যেগুলি হাতিয়ার বর্তমান যুগে ব্যবহার করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে রাজনৈতিক দলাদলি। মুরব্বীরাই এই কাজগুলি করছেন, আত্মঘাতী কাজ তারা করে শুরু করে দিয়েছেন রাজনীতির নামে। সব জায়গায় ছাত্র এবং যুবশক্তি এই তথাকথিত মুরব্বীদের লালসার শিকারে পরিণত হয়েছেন। খেয়াল করে দেখবেন কোন নেতা নেত্রী তাদের সন্তানদেরকে এইসব কাজে, মিছিল মিটিং গাড়ি ভাঙার কাজে লাগান না, বরং তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে লেখাপড়া শেখাচ্ছে। আর আপনার আমার সন্তানকে তাদের হিংসাশ্রয়ী রাজনীতির বলি হিসেবে ব্যবহার করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। সাবধান। হযরত মূসা আলাইহিস সালাম যদি দুইটা পার্টির কোন একটা পার্টিতে যেতেন তাহলে উভয় পার্টির লোকেরা কিন্তু তাকে সালিস মানত না। ইতিহাস থেকে শিক্ষা নেন, কোরআনে এসব গল্পগুলো এমনি এমনি করা হয় নাই। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় দল অত্যন্ত পাওয়ারফুল ছিল। হযরত মুসা কোন দলে যান নাই, তিনি নিরপেক্ষ ছিলেন বলেই উভয় পার্টির লোকরা তার কাছে গিয়ে সারেন্ডার করেছিল যে আপনি বিচার করে দেন। যদি আপনারা বিভিন্ন পার্টিতে চলে যান তাহলে আপনারা কিন্তু নিরপেক্ষতা হারাবেন, আপনাদের প্রতি আর এক পার্টির শ্রদ্ধা বিনষ্ট হবে, আপনি অবশ্যই নিজের পার্টি সহ বাহিরের পার্টির কাছে নিকৃষ্ট হবেন। ইসলাম এই দলাদলির ঘোর বিরোধিতা করে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ফাররাকু দলাদলে বিভক্ত হয়ে গেছে, খবরদার, লাস্তা মিনহুম ফি শাই, তুমি তাদের কারোর সাথে নও। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, ওই দলবাজদের শাস্তি আমার হাতে, ওদের বিষয়টা আমার হাতে ছেড়ে দিয়ে। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলু, ওরা যে কি করে আল্লাহ সবই জানেন। وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ। খবরদার হে মুসলমান, তোমরা তাদের মতো হেও না যারা দল দলে বিভক্ত হয়ে গেছে এবং আপোষে মতভেদ করেছে কোরআন হাদিস আসার পরেও। মনে রেখো, أُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ, তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। কে পড়বে এগুলা? মানুষ পাগলের মতো ছুটেছে এক একজন এক এক দলে, মিছিল মিটিং, ওকে মারো ওকে ধরো। আর মিথ্যা ছাড়া কোন দল হয় না, মিথ্যা দিয়ে শুরু মিথ্যা দিয়ে শেষ। সাবধান যুবকরা, এইসব দলবাজদের স্বার্থের বলি হিসেবে নিজেকে ব্যবহার করো না। তোমার দেহের ওই তরতাজা রক্ত কোন নেতার দেওয়া নয়, ওটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এসো তা ব্যয় করি আল্লাহ পাকের প্রেরিত নির্ভেজাল তহিদের পথে, সুন্নতে সহিহার পথে, আল্লাহ প্রেরিত ওহির বিধান বাস্তবায়নের পথে। মানুষের বিধান কায়েম করার জন্যই আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠান না। দ্বিতীয় মত, সবচেয়ে বিষধর শক্তি হচ্ছে প্রচলিত নগ্ন সাহিত্য। এই সাহিত্য ধারালো সুরির চাইতেও কাজ করে এবং মিডিয়ার নগ্ন থাবা নীল দংশন ঘরে ঘরে একটা ঢুকেছে, কম্পিউটার এবং টেলিভিশনের নীল ছবি, এগুলো দেখে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে ঘরে এখন যৌন রসের আড্ডা বসেছে, ছেলেরাও ধ্বংস হচ্ছে, মেয়েরাও ধ্বংস হচ্ছে। বাবা কম্পিউটার চালাতে বুঝে না, বাবা জানে আমার ছেলে বুঝে লেখাপড়া করছে না, ধ্বংস হচ্ছে। সাবধান, এই সঙ্গে যোগ হয়েছে মোবাইল, সারা বিশ্ব মুঠোর মধ্যে এসে গেছে। মোবাইলের মধ্যে গান হচ্ছে, মোবাইলের মধ্যে এখন সিনেমা দেখা হচ্ছে। সাবধান যুবকেরা, তোমাদের যৌবনকে ধ্বংস করো না। ইসলামী সাহিত্যের মধ্যে বাছাই করে পড়তে হবে। শিরক ও বেদাতী সাহিত্য আজকে চালু হয়ে গেছে বাজারে, খুবই সহজলভ্য, যেগুলো পড়ে মানুষ আল্লাহকে সেজদা না করে কবরে সেজদা করছে। মানুষ আল্লাহ দাসত্ব বাদ দিয়ে মৃত মানুষের দাসত্ব করছে। এ সঙ্গে শুরু হয়েছে নাস্তিক্যবাদের দর্শন সমৃদ্ধ তথাকথিত উপন্যাস, সাহিত্যের নাম করে নানাবিধ বাদে কল্পকাহিনীর সমাহার, সেগুলো পড়ে মুসলমান ছেলেদেরকে নাস্তিক বানানো হচ্ছে। মহিলা শিক্ষিকা, ছোট্ট কচি বাচ্চা সোনামণি, তাদেরকে ক্লাসে পড়াচ্ছে, হঠাৎ পকেট থেকে বের করেছেন তিনি তার ভ্যানিটি ব্যাগ থেকে এক গোসা চকলেট। বাচ্চারা চকলেট পছন্দ করে, সবাইকে চকলেট দেওয়ালেন তিনি। এবারে মহিলা শিক্ষিকা মুসলমান বলছেন বাচ্চাদেরকে, বলো তো বাবারা, এই চকলেট তোমাদের কে দিল, আপা দিল না আল্লাহ দিল? বাবারা কি বলবে? আপা দিল বলবে, হ্যাঁ আপাই সব দেয়, আল্লাহ বলে কিছু নাই। বাস একটা লাইনে শেষ, আর কিন্তু বক্তব্য রাখা লাগবে না। ওই বাচ্চা বাড়ি গিয়ে বলবে, আম্মা আপা আজকে চকলেট দিয়েছিল, কই আল্লাহ তো দিল না? এই বাচ্চার অন্তরে এইভাবে যে নাস্তিক্যবাদের বীজ বপন করা হচ্ছে, সাবধান বাপেরা। ইসলামী সাহিত্যের মধ্যে শিরকি সাহিত্য ঢুকেছে, সাধারণ সাহিত্যের মধ্যে নাস্তিক্যবাদী সাহিত্য ঢুকেছে, অনুরূপ উপন্যাসের নামে যৌন সুড়সুড়ি দিয়ে উর্তি বয়সের যুবকদের চরিত্র ধ্বংস করা হচ্ছে, আপনার সন্তান আপনার পয়সা দিয়ে ওই যৌন বই বাজার থেকে কিনে বালিশের তলায় লুকিয়ে রাখে, কখন কি বাপ মারা চেক করে দেখেছেন? ছেলে রাত্রে ঘুমায়নি, তমাম রাত বই পড়েছে, আপনারা ঘুমিয়েছেন, সকালবেলা ছেলে মসজিদে যায় নাই, কি হয়েছে বাবা? বাবা মাথা ব্যথা করছে, আজকে ঘুম হয়নি। বাবা দয়ার মানুষ, কিছুই বললেন না, ছেলে কিন্তু অন্য কাজেই ছিল, আপনি খবর রাখেন না, সাবধান হয়ে যান। যদি সমাজের যৌবন শক্তি, আমাদের মূল ব্যাকবোন অফ সোসাইটি, সমাজের মূল যারা শক্তি হচ্ছে যুব শক্তি, তারা যদি ধ্বংস হয়ে যায়, আপনার আমার বেঁচে থেকে লাভটা কি? বৃদ্ধ বয়সে আপনার লাখ উঠানোর ক্ষমতা আপনার ছেলের নাই, আপনি 80 বছর বয়সে যুবকের মতো শক্তি রাখেন, তা আপনার ছেলের বয়স এখন 30 হয় নাই, এখনই সে বুড়ো হয়ে গেছে, তার স্বাস্থ্য ভেঙে গেছে, কাঁচা বাসে ঘুম ধরেছে, কেন ধরেছে খবর রাখেন কখনো? আপনি এখনো 4 মাইল হাঁটতে পারেন, আপনার ছেলে 1 মাইল হাঁটলে হাঁপিয়ে ওঠে, কারণ তল্লাশ করবেন না? সাবধান বাপ মায়েরা, সাবধান তরুণরা। বিগত দিনের ইতিহাস আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, মুসার আমলের একটি ইতিহাস, আমাদের যুগের বহুর ইতিহাস আপনাদের আপনার সামনে আছে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু কোরআনের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার উপদেশ দিচ্ছি। এই আয়াতগুলোর মধ্যে এই 6টি আয়াতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে, এই আল্লাহ এবং তার রসুলের বিধান যখন সামনে আসবে আপনি কোন বিতর্কে লিপ্ত হবেন না, চোখ বুঝে সেটা মেনে নেবেন। শর্ত, কোরআনের আয়াত এবং হাদিস যদি সহি হয়, জয়ীফ এবং জাল হাদিসের আনুগত্য করার জন্য মুসলমান বাধ্য নয়। 2 নম্বর, কোন দলাদলির মধ্যে ঢুকবেন না, বিশেষ করে যখন ক্ষমতার লোভে কোন দল গঠিত হয়, সাবধান, ক্ষমতার নেশা মদের নেশার চাইতে খারাপ। আপনি সবসময় আল্লাহর রজ্জুকে ধারণ করে বেঁচে থাকার চেষ্টা করুন, কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে আল্লাহর রজ্জু, দুনিয়াতে এসেছে, এর বাইরে গেলে শয়তান আপনাকে বিভ্রান্ত করবেই, আপনি নিজেকে ঠেকাতে পারবেন না। 3 নম্বর, যুব শক্তি হচ্ছে সমাজের সবচেয়ে বড় শক্তি, সবসময় আমরা যেন সেই শক্তির দিকে খেয়াল রাখি। এখন এমন অবস্থা হয়েছে, অন্যের ছেলে অন্যায় করে আপনার সামনে অন্যায় করে যাচ্ছে, চাষা আপনি কোনো কথা বলতে ভয় পাচ্ছেন, না জানেন বাবার কি বলবে, একটা ছেলেকে মেরে ফেলে দিচ্ছে, আপনি মুরব্বি তাকে ঠেকানোর জন্য এগিয়ে যাচ্ছেন না, কারণ ওকে যারা মারছে তারা হয়তো আমাকে মেরে ফেলবে। সমাজের এই পতিত দশা থেকে বাঁচানোর জন্য একদল তরুণকে এগিয়ে আসতে হবে, যারা জীবনের বিনিময় হলো এই সমাজকে রক্ষা করবে। যেখানেই মদের আসর বসেছে, যুবকদের এগিয়ে যেতে হবে, তাদেরকে উপদেশের মাধ্যমে হোক বা শক্তির মাধ্যমে হোক, যেভাবেই হোক সমাজকে পরিবর্তন করার জন্য তাকে চেষ্টা করতেই হবে। সবকিছু বাদ দিয়ে ঘরে বসে গেলে তার দুধ পড়ব আর খালি সিয়াম পালন করব, আজ এখানে এখানে সেখানে মানুষের উপদেশ দেবো, হবে না। আপনাকে অবশ্যই সংগঠিত হতে হবে তরুণদেরকে, এবং সমাজের ওই অপশক্তিকে দমন করার জন্য এগিয়ে যেতে হবে। শুধু পুলিশ দিয়ে, দারোগা দিয়ে, আইন দিয়ে কখনই সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হবে আল্লাহ পাকের পাঠানো বিধানের মাধ্যমে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে, নীতি নৈতিকতা শিক্ষার মাধ্যমে, আর নইলে সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে তার দিনের পথে হেদায়ত দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين ومن استسلم واجعلنا منهم واخذل من خذل دين ومن استسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر